Zu zu zu zu আমার তল তলে হৃদয়ে আমি রেখে দিলাম বারান্দার ধারে, যাতে কাকে সে ঠুকরে যায়, বারে বারে বারে আমার তল তলে হৃদয়ে আমি রেখে দিলাম বারান্দার ধারে, যাতে কাকে সে ঠুকরে যায়, বারে বারে বারে বারে বারে যাতে পিঁপড়ে তারে টোপায়ে হাঁটে, নেড়ি কুকু ল্যাংটো জিভে চাটে, যাতে পিঁপড়ে দানে ডোবায়ে হাটে, যাতে নেড়ি কুকু ল্যাংটো জিভে চাটে, যাতে মা বেড়াল টুটি গেথে নিয়ে যেতে পারে আমার তল তলে হৃদয়ে। আমি ছুঁড়ে দিলাম পাঁচ পাঁচিলের ধারে, যাতে পাড়ার বৌদি ওয়াক তুলে আঁচল চাপে নাকে, যাতে চিমড়ে লোফার বুটের তলায় রাখে, যাতে চোর বদনাম পাওয়া ছেলে জোড়লা খাতে পারে আমার তলতলে হৃদয়। আমার পিতির ফোঁটা, আমার ষাঁড়ের নাদি, আমার ফোঁড়ার মোটা আমি রেখে দিলাম বারান্দার ধারে, যাতে কাকে সে ঠুকরে যায়, বারে বারে বারে বারে বারে। আমি গোল্লা পাকাই উঠ বেঞ্চের নিচে, নাকনাতে হৃদয়ে ঝাড়ি, ভিড় বাসে পাশের কাঁথা স্টিচে, হলুদ হলুদ হৃদয় ধরি খড়খড়ে ছাকলা রুমাল মুড়ে, গন্ধ হৃদয় ছেড়ে আসি পাইচারির ভান করে দূরে, আমার গ্যাদ গ্যাদে হৃদয়, আমার ফুপিয়ে ওঠা গাছ, আমার মিথ্যুক ভিখিরি, আমার পেছন তোলা নাচ আমি রেখে দিলাম বারান্দার ধারে, যাতে কাকে সে ঠুকরে যায়, এটো ঠোঁটে ঠুকরে যায়, ল্যাংটো ঠোঁটে ঠুকরে যায়, বারে বারে বারে।